আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আশুরার দিন, প্রায় সারা বিশ্বে জানি না কিভাবে একদিনই আশুরা হয়ে গেল। সৌদিয়াতে এবং আমাদের দেশেও এই সময় একই দিনে আশুরা হওয়ার কথা নয়, সারা বিশ্বে আশুরা। আজকে চাঁদের হিসাবে আজকে 10 তারিখ, আর ক্যালেন্ডার হিসাবে কাল ছিল 10 তারিখ। গতকাল যারা রোজা রেখেছে তাদের রোজাটা আশুরা দিনে হয়নি, তবে আল্লাহ কবুল করে নেয় আর কি। তাছাড়া আজকে গেল আশুরা, আজকে আমরা রোজা ছিলাম, কাল আজকে। যাই হোক, এখন কথা হলো কি, এই আশুরার দিনকে কেন্দ্র করে সারা বিশ্বে চলছে আজব কাণ্ড কারখানা। দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ যারা শরীয়ত সম্মত কাজ করে থাকে আশুরার দিনে। শরীয়ত সম্মত কাজ কি আশুরার দিনে? রোজা রাখা। এই দিনকে রোজা রাখার মাধ্যমে কাটিয়ে দেওয়া, আর এই সাথে আগে একদিন 9 তারিখকে রোজা রেখে কাটানো, এর ফলে 1 বছরের গোনা আল্লাহ তাআলা মাফ করে দেন। এই হলো শরীয়ত সম্মত যারা কাজ করতে চায় বা যারা শরীয়তকে মানতে চায়, যারা ইসলামের সঠিক বিধান মেনে চলতে চায় তাদের কাজ। বাকি আরেক শ্রেণীর মানুষ আছে অবশ্য, তারা শিয়া সম্প্রদায় এবং তাদের সাথে যারা মিলে গেছে বেরলভি সম্প্রদায় বা আর অন্যান্য গোষ্ঠী যারা আনুষ্ঠানিক আনন্দকে প্রাধান্য দিয়ে এই দিনকে পালন করে থাকে, মহরম, তাজিয়া, মরসিয়া, তারপর আরো সব কি কি দান খয়রাতের মাধ্যমে কেউ পানি বিতরণ করে, পানি বিতরণ করে। এই জন্য যেহেতু হোসেন রাজিয়াল্লাহু আনহু এই দিনে শহীদ হয়েছিলেন, অথচ আপনারা জানেন তারা এই পর্বকে পালন করে, এই দিনকে পালন করে, হোসেন রাজিয়াল্লাহু আনহু এতে শহীদ হয়েছিলেন বলে। আর যারা প্রকৃত মুসলিম, সঠিক মুসলিম, তারা এই দিনটাকে পালন করে কি হিসাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রেখেছিলেন, এই দিনে রোজা রেখেছিলেন বলে সেই সুন্নতকে পালন করে। কেন? এই দিনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন। তাহলে দুই দল দুই ভাবে এই দিনকে মানছে, একদল মানছে নবীর অনুসরণ করে আর একদল মানছে হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদকে, শহীদ হওয়াকে স্মরণ করে। যদি এই দিনে শহীদ হয়ে থাকেন তাহলে কি এই দিনটাকে শোক পালন বা আনন্দ ফুর্তির মাধ্যমে কাটানোর কোন নির্দেশ শরীয়তে আছে নাকি এটা বিদাত? এটা হচ্ছে বিদাত। বিদাতের আলোচনা আমাদের চলছিল যে বিদাত কাকে বলে, কিভাবে বিদাত রচনা হয় ইত্যাদি কথা আপনারা আগেই শুনেছেন। এটা হলো একটা বিদাত, যে বিদাতের চিহ্ন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল আর না সাহাবাদের জামানায় কেউ করে গেছেন। চিন্তা করে দেখুন, যদি আমরা এক একটা শহীদের দিনকে পালন করে যাই তো কোন দিনটা বাকি থাকবে? কোন দিন এমন আছে যে দিনে কোন না কোন সাহাবি, কোন না কোন তাবি বা কোন না কোন বীর মুজাহিদ শহীদ হয়েছেন? অতএব প্রত্যেককে যদি এইভাবে পালন করতে চাই তাহলে আমরা সমস্ত দিনগুলোকে হয় আনন্দের মাধ্যমে না হয় শোকের মাধ্যমে কাটাতে হবে। শিয়া সম্প্রদায় এই দিনটাকে বিশেষ করে কালো কাপড়, তাজিয়া, মাতম, আত্মপ্রহার, নিজেকে শেকল দিয়ে মেরে রক্ত বের করে, এসব কি ইসলামে বৈধ? ইসলামে বৈধ নয়, ইসলামে জায়েজ নয়। কিন্তু তারা ইসলাম তো মানে না, তারা আসলে শুধুমাত্র কিছু যুবক আছে যারা ইসলামকে শুধু আনন্দের বস্তু হিসাবে গ্রহণ করে তারা আনন্দ ফুর্তি করে থাকে, আর আনন্দে মেতে তারা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করে এই দিনকে শোক দিবস হিসাবে পালন করে। আর এই দিবস হিসাবে আমাদের নেতা নেত্রীরা দেখেছেন কিভাবে বাণী প্রচার করছেন, যেমন ঈদের দিনে শুভেচ্ছা বাণী প্রচার করা হয় তেমনি এই দিনেও শুভেচ্ছা বাণী সব নিজের নিজের পার্টির তরফ থেকে, নিজের নিজের নেতৃত্বের তরফ থেকে প্রচার করা হচ্ছে, সরকারি বন্ধ আছে বাংলাদেশ, হ্যাঁ ছুটি দেওয়া হচ্ছে সবকিছু, অথচ এটা একটা বড় বিদাত। এখন যদি বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন সব থেকে বড় পরবটা কি কি বলবে, মহররম। কারণ মহররমে যে ধুমধাম, সেই ধুমধাম আমাদের ঈদে হয় না। মহররমে যে ঢোল তবলা, মহররমে যে তাজিয়া মিছিল গয়রা, আর ওই যে ইমাম শাহ ইমাম হোসেনের নকল কবর দেখেছেন, ইমাম হোসেনের নকল কবর ওই তাজিয়ার ভিতরে থাকে, তারপরে মরসিয়ার নিশানা হাই হোসেনা হাই হোসেনা, হ্যাঁ, তারপরে এজিদ হারামখোর এজিদ হারামখোর বলে এজিদকে গালি দেওয়া হয়, তাই না? এজিদকে গালি দেওয়া উচিত না, এজিদকে গালি দেওয়া উচিত না। এখন দোষ কার কার দোষ নয় সেসব দেখার আমাদের প্রয়োজন নেই, আমাদের উচিত হলো যে মরা মানুষ যে মারা গেছে তার জন্য আমরা এভাবে গালাগালি করতে পারি না। এজিদ হারামখোর কি না তুমি জানো না, কিন্তু এক শ্রেণীর মানুষের বর্ণনা এবং প্রচারের ফলে এক শ্রেণীর মানুষকে গালাগালি করা এবং যে মারা গেছে তাদেরকে গালাগালি করা এটা উচিত হয় না। সুতরাং মহররম সম্পর্কে কবি নজরুল বলেছিলেন, ফিরে এলো আবার সেই মহররম মাহিনা, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা। কি ফিরে এলো আবার সেই মহররম মাহিনা, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা। মরসিয়া ক্রন্দন করে হাই হোসেনা করে যাবেদিন, হাই হাই মুসলমান তোমরা জয়নাল আবেদিন, হাই হোসেনা করে যাবে তোমাদের দিন। এটা না, এটা আমাদের মরসিয়া ক্রন্দনে কোন কাজ নেই, আমাদের জন্য কি চাই, ত্যাগ চাই। যে আমরা কারবালা থেকে যে শিক্ষা পাই সেই শিক্ষা নিয়ে আমরা আগামীতে পথ চলতে চাই, হাই হোসেনা করে আমাদের কোনো লাভ নেই। যেহেতু এরকম শহীদ দিবস পালন করা কিংবা হোসেন রাজিয়াল্লাহু আনহু মৃত্যু দিবস পালন করা কিংবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু অথবা জন্মদিবস পালন করা, এসব হচ্ছে বিদাতের পর্যায়ভুক্ত। এই বিদাতের পর্যায়ভুক্ত কিছু আলোচনা আজকেও আছে। এই মহরম সম্পর্কে যেহেতু আজকে ছিল মহরমের দিন, সেই জন্য দুটো কথা আপনাদেরকে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ মিলাদুন নবী আবার আগামীতে আসছে, 12 রবিউল আউয়াল জন্মবার্ষিকী উদযাপন করা হয়, এটা হলো একটা বিদাত। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ইবাদতের নতুন নতুন নিয়ম ও পদ্ধতি আবিষ্কার করা, সময়ের দূরবর্তিতার সঙ্গে সঙ্গে ইসলাম সম্পর্কে অজ্ঞতা, বিদাতের দিকে আহ্বানকারী ব্যাপকতা এবং মুসলমানদের আচার আচরণে অমুসলিমদের অনুকরণ, দ্রুতভাবে অনুপ্রবেশ, তাদের সঙ্গে মেলামেশা ও সমাজের শরীয়ত বিরোধী কার্যকলাপের ফলে বর্তমান সময়ে বিদাত ব্যাপক আকারে বিস্তার হতে চলেছে, বিস্তার লাভ করতে চলেছে। তাহলে কারণ কি কি বলা হলো, যে সময়ের দূরবর্তিতার সঙ্গে সঙ্গে আমরা সেই ইসলামের স্বর্ণযুগ থেকে বহু দূরে চলে এসেছি, ইসলাম সম্পর্কে অজ্ঞতা, ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান আমাদের নাই। আপনারা এখন দেশে গিয়ে যে সমস্ত ভুলগুলো ধরতে পাচ্ছেন, আগে কি পাচ্ছিলেন, আগে পেরেছেন, পারেননি, এখন শুনেই মনে হচ্ছে না এটা ভুল, কিন্তু আগে পারতেন না। কেন? এখন আপনাদের মধ্যে জ্ঞান এসেছে, তৌহিদি জ্ঞান এসেছে, কিন্তু আগে সেই জ্ঞান ছিল না, ফলে দেশের ভুল আপনারা ধরতে পারছেন। ইসলাম সম্পর্কে অজ্ঞতা থাকার ফলে বিদাত বেড়ে চলেছে, বিদাতের দিকে আহ্বানকারীর ব্যাপকতা, বিদাতের দায়ী অনেক, বিদাতি দায়ীরা তারা সৌদি আরবের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, যারা বিদাতের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে তারা প্রচার চালাচ্ছে। কালকে সেদিনে শুনলাম যে একজন বলছে যে সৌদি আরবের থেকে আমাদের দেশের লোক বেশি জানে, কেন না, মাওলানা শফিউর রহমান মোবারকপুরি কিসের পুরস্কার পেয়েছেন, আল্লাহ নবীর জীবনী লিখে পুরস্কার পেয়েছেন, আরবের লোকে পায়নি, আমাদের দেশের লোকে পেয়েছে। কিন্তু যে লোক পেয়েছে সেই লোক হচ্ছে ওয়াহাবি, তাকে নিয়ে যদি গর্ব করো তার আকিদাকে নিয়ে গর্ব করো, অথচ ওয়াহাবিদের বিরুদ্ধেই বলছো, সে যাকে নিয়ে গর্ব করছো সেই ওয়াহাবি, আসলে তাকে নিয়ে গর্ব নয়, খালি একটা দলিল, একটা দলিল পেয়েছি যে সৌদি আরবের লোকের তুলনায় আমাদের দেশের লোক বেশি জানে, এটা কোনো কথা হলো, এটা দলিল হলো, কি করে দলিল হতে পারে, সৌদি আরবের নিজের ভাষা হচ্ছে আরবি, হাদিস কোরআন হচ্ছে আরবি, আমাদের দেশের যিনি পুরস্কার পেয়েছেন তিনিও আরবি শিখেছেন, আরবিতে প্রতিযোগিতার ফলে তিনি পুরস্কার পেয়েছেন, তো তার মানে তো এই নয় যে সৌদি আরবের লোকের থেকে সব বিষয়েই মাওলানা শফিউর রহমান মোবারকপুরি কি প্রধানমন্ত্রী হতে পেরেছেন, পেরেছেন প্রধানমন্ত্রী হতে, অসম্ভব। তাহলে তাকে বড় মেনে, নিজের দেশকে বড় মেনে, নিজের দেশের ওলামাদেরকে বড় মনে করে সৌদি আরবকে ছোট মনে করা উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কিচ্ছু না। যারা বলে যে সৌদি আরবের সপক্ষে যারা প্রচার করছে ওয়াহাবিরাই হলো সৌদি আরবের দালাল, রিয়ালের দালাল। ইসলাম কোন রিয়ালের নয়, ইসলাম খেয়ালের নয়, আমরাও মানি। দালাল হিসাবে, মুখপাত্র হিসাবে কেউ কথা বলে না। ইসলামকে সত্য জ্ঞান করে মেনে নিয়ে সেই ইসলাম প্রচারে যারা সহযোগিতা করে তাদেরকে দালাল বলা, আর নিজেদের ভুল আকিদা ওই স্তূপকে যারা সঠিক মনে করে নিজেদের নিজেদের ঘুমে বা নিজেদের অহংকার বা নিজেদের নিজেদের ওই যে কি বলে নিজেদের অহংকারের ভিতরে যারা নিজেদেরকে বড় মনে করে, বরত্বের ভিতরে চলে, তাদেরকে আর কি বলার আছে। অপরকে দালাল আর নিজেদেরকে হালাল, নিজেদেরকে মুখপাত্র, উন্নতি সঠিক ইসলামের তারাই হচ্ছে পথ প্রদর্শক, পথিকৃত। কিন্তু আসলে না, তারা তা না, বরং সৌদি আরবেই সঠিক ইসলাম। যদি কোথাও আছে তাহলে সৌদি আরবেই আছে। সৌদি আরব ইসলামের খিদমত, আর সৌদি আরবের খিদমতের পেছনে কোন লাভ হবে? যদি বাংলাদেশের সমস্ত মানুষ ওয়াহাবি হয়ে যায় সৌদি আরবে কোন লাভ হবে? সৌদি আরবে কি সোনা বেশি হবে না, পেট্রোল বেশি হবে না, টাকা বেশি হবে না, ডলার বেশি হবে? কিচ্ছু হবে না। সারা ভারতের মানুষ যদি, সারা বিশ্বের মানুষ যদি ওয়াহাবি হয়ে যায় সৌদি আরবে কি লাভ হবে? বড় জোর হেদায়েত প্রচার করার ফলে যে সব হয় সেই লোক সবই লাভ হবে, তাছাড়া তার কিছু না। যেমন অনেক মুসলমান অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে থাকেন, অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে থাকেন। এবার যদি কোন অমুসলিম মুসলমান হয়ে যান তো মুসলমানদের কোন লাভ হবে? কোন লাভ হবে? আচ্ছা, এইভাবে যদি কোন সেই সেই দায়ীদেরকে দালাল বলা হয়, যদি অমুসলিমরা দালাল বলে বলতে পারে, তাদের স্বার্থে আঘাত লাগছে, তাদের স্বার্থে আঘাত লাগার ফলেই তারা দায়ীদেরকে দালাল বলছে। কিন্তু আসলে মুসলিমদের কোন লাভ হবে না। লাভটা কি? শুধু একটা মানুষকে হেদায়ত করার ফলে যে লাভ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন খামরিন নার। একটা লোক যদি তোমার দ্বারা হেদায়ত পায় তাহলে লাল উষ্ট্রি, লাল উটনি অপেক্ষা উত্তম, সর্বশ্রেষ্ঠ বাহন থেকে তোমার জন্য উত্তম। এইটুকু লাভ, তাছাড়া অন্য কিছু লাভ নেই, অন্য কিছু লাভ নেই। সুতরাং সৌদি আরবের লাভ যখন নেই, তখন সৌদি আরবকে গালাগালি করা, সৌদি আরবকে ছোট করা, সৌদি আরবের ওলামাদেরকে ছোট করা। একজন আলেম এরকম বলছে দূর থেকে, এই ইবনে বাজের ফতোয়ার কারণে এসব হচ্ছে। ইবনে বাজ নয়, ফিতনাবাজ। কি বলছে? ইবনে বাজকে ফিতনাবাজ বলছে। কত বড় ধৃষ্ট, অথচ সে পয়সার জন্য যখন এখানে আসে সে নিজেও নিজেকে গোপন করে পয়সা পয়সা কামাবার জন্য, এই রিয়াল পাওয়ার জন্য কত রকম খেয়াল করে, তখন নিজেকে সে গোপন করতে উদ্বুদ্ধ হয়, নিজেকে চাপলুসি করতে উদ্বুদ্ধ হয়, স্বার্থের খাতিরে সবাই আছে। সুতরাং এইভাবে বদনাম করে, সৌদি আরবকে ছোট মনে করে, সারা বিশ্বের কাছে ছোট করে, তুমি নিজেদেরকে বড় মনে করছো, আর যাকে নিয়ে গর্ব করছো সেও আসলে ওয়াহাবি। ওয়াহাবি হয়ে যাও, আমি ওয়াহাবিটা, ওয়াহাবি তোমাদের কাছে গালি, তাই না? ওয়াহাবি গালি না, ওয়াহাবি একটা গর্বের জিনিস, ওয়াহাবি হচ্ছে সঠিক আকিদার জিনিস। অলিয়া আউলিয়াদের প্রতি বিয়াদব করা তাদের অভ্যেস না, অলিয়া আউলিয়াদের প্রতি যথার্থ সম্মান দেওয়া তাদের কর্তব্য এবং তাদের অভ্যেস, আর সেই সাথে মহান আল্লাহর যে হক, সেই হকে যাতে কোন রকমের কমি না আসে, কোন রকমের ত্রুটি না আসে, তার জন্য ওয়াহাবিরাই চেষ্টা চালিয়ে যায়। আমরা ওয়াহাবিরা নিজেদেরকে ওয়াহাবি বলছি, ওয়াহাবি বলে নিজেদেরকে গর্বিত বলে অনুভব করছি, নিজেদেরকে গর্ব করছি এই জন্য যে ওয়াহাবিদের মাধ্যমে ইসলামের আকিদার সংশুদ্ধি ঘটেছে, ওয়াহাবিদের মাধ্যমে ইসলামের সঠিক ইসলামের পরিচয় সারা বিশ্বে এসেছে। অতএব সঠিক ইসলাম যদি কেউ পেতে চায় তাহলে তাদেরকে ওয়াহাবিদের মতো গবেষণা করতে হবে। গোয়ারি গোয়ারতুমি করলে হবে না, গোড়ামি করলে হবে না, মানে অনুদারতা দেখালে হবে না। উদারতার সাথে যদি কেউ এগিয়ে এসে ওয়াহাবির যে আকিদা বিশ্বাস কেউ পড়াশোনা করে, কেউ যদি জানতে চায়, তাহলে সঠিক ইসলামকে সে নাগালের মধ্যে পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আর দুশ্মনদের এই দুশ্মনের প্রচারের জন্য, এদের সঠিক জবাব দেওয়ার জন্য, এদের মোকাবেলা করার জন্য আমাদেরকে তৌফিক দেন। আমরা যারা সৌদি আরবে বাস করছি তারা জানি যে সঠিক ইসলাম যদি কোথাও থাকে তাহলে সেটা এখানে আছে, সেটা আমরা অনুভব করছি। এই অনুভব করার ফলে তাদের হিংসা হচ্ছে, তাদের হিংসা হচ্ছে যে ওখানে যাচ্ছে গিয়ে দিমাগ ধোলাই হয়ে যাচ্ছে, আর সৌদি আরব সবাইকে মুসলমান বানিয়ে নিচ্ছে, নও মুসলমান। আর তাদের ধর্মে কি হচ্ছে, তাদের মজাবে ক্ষতি হচ্ছে, তাদের বিরুদ্ধে যেহেতু প্রচার চলছে, তাই তাদের আঘাতে আতে ঘা লাগছে, আতে ঘা লাগছে, আতে ঘা লাগার ফলে হিংসা হচ্ছে, আর তার জন্য তারা উল্টে দালাল অমক তমক বলে, রিয়াল খেয়াল এইসব বলে মানুষের কাছে এদের বদনাম করছে। আল্লাহ তালা এদেরকে উচিত বদলা দেন, আল্লাহ তালা এদের উচিত বদলা দেন, বরং হিদায়ত করুন। আল্লাহ আমিন। কি বলছিলাম, অজ্ঞতার ফলে আর বিদাতের আহ্বায়ক, বিদাতের দিকে আহ্বানকারী, আমি আজ বলছি এটা বিদাত, কিন্তু মহররম যে একটা পর্ব তা পালন করতে হবে, এই বলে আহ্বানকারী লোক আছে না নেই? আছে। এরা এদের আহ্বান করা, এই শ্রেণীর, এই শ্রেণীর পরবকে মানে উদযাপিত করার জন্য আহ্বানের দরকার নেই, এমনিতেই মানুষ তৈরি হয়ে যাবে, দেখা দেখি মানুষ তৈরি হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন হুজুররা মসজিদে কত ওয়াজ করেন, ওয়াজ করেন না, নামাজের জন্য কত ওয়াজ করেন, জাকাতের জন্য ওয়াজ করেন, কিন্তু কত মানুষের নামাজ পড়ে, কত মানুষের জাকাত দেয়, মিলাদের জন্য কদিন ওয়াজ করেছেন, মিলাদের জন্য কোনদিন ওয়াজ করেছেন, ভাইজানরা আপনারা মিলাদ পড়ান বলেছেন কোনদিন, কিন্তু ওই যে হয়ে যায় দেখা দেখি যে বাবা মারা গেছে, ও পড়িয়েছে তো আমাদেরকে পড়াতে হবে। এক ভাই শোনাচ্ছিলেন যে এক হুজুর নাকি একজনের বাড়ি একজনের বাবা মারা গেছে, তো তার বাড়িতে গিয়ে ধাক্কা দিচ্ছে, কয়েকবার বলেছে মিলাদ পড়া মিলাদ পড়া, বাবা মারা গেল মিলাদ পড়াচ্ছ না কেন? তখন সেই বাড়ির এক ছেলে বলেছে, কোন যুবক ছেলে, যে হুজুর আমার